الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها، لا نسألك رزقا نحن نرزقك، والعاقبة للتقوى. وعن عمر بن شعيب عن أبيه عن جده قال: قال رسول الله صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين، واضربوهم إذا بلغوا 10، أفرقوا بين مزاجهم. وفي رواية أن صبر بن معبد: إذا بلغ أولادكم 7 سنين ففرقوا بين فرشهم، وإذا بلغوا 10 سنين فاضربوهم على الصلاة. رواه الدارقطني والحاكم بإسناد حسن. جابتي وحمد وصنع رب العالمين الجنة، এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে মানব জাতির প্রাথমিক ইউনিট হল তার পরিবার, আর এই পরিবার গঠিত হয় স্বামী এবং স্ত্রীর মাধ্যমে, এবং তাদের মাধ্যমে আগত সন্তানদের মাধ্যমে। সমাজের এই প্রাথমিক ইউনিট যদি সুস্থ, সুন্দর এবং চরিত্রবান থাকে, তাহলে পুরা সমাজটাই সুস্থ, সুন্দর এবং সঠিকভাবে পরিচালিত হয়। আর এই ইউনিট যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে পুরা সমাজ দেহ বিনষ্ট হয়ে যায়। যেমন নিজের দেহের মধ্যে যদি রক্ত না থাকে, তাহলে গোশত হাড্ডির যেমন কোনো মূল্য নাই, সমাজের মধ্যে পরিবার যদি বিনষ্ট হয়, তেমনি ওই সমাজের কোনো মূল্য নাই। আমরা প্রায় শুনতে পাই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হল আমেরিকা। তো আপনারা প্রায় পত্রিকা দেখেন, সেখানে শতকরা 5 জনের 4 জনই দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। কালকে দিয়েছে দারিদ্র্যসীমা হল দৈনিক যার $17 ইনকাম, অথচ তাদের ইনকাম মাত্র $2। তাহলে দারিদ্র্যসীমার নিচে বলতে এমন নিচে যে তলানিতে নেমে গেছে। এরপরেও তারা পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র। কি কোন দিক দিয়ে শক্তিধর? অ্যাটম বোমা শক্তিধর, হাইড্রোজেন বোমা শক্তিধর, সুদী অর্থনীতির বিষ বাষ্পে জড়িত এই দেশটি পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, বলে দাবি করে, অথচ সেদেশের মানুষ না খেয়ে হতদরিদ্র অবস্থায় বসবাস করে, এমনকি তাদের দেশের শ্রেষ্ঠ শহর নিউ ইয়র্ক সিটি সেখানে 17-20 জন মানুষ বস্তির বাসিন্দা আজও পর্যন্ত। তাহলে শ্রেষ্ঠ আর নিকৃষ্টর মানদণ্ড তাদের কাছে বড়লোকদের টাকার গণনার হিসাবে, মাথা প্রতি 20 কোটি টাকা আছে, 30 কোটি মানুষ ভাগ করে দিলাম, হ্যাঁ এরা খুব বড়লোক। কিন্তু 20 টাকা যার আছে, গরিব তো 20 টাকা নাই, সত্যিকার মানদণ্ড এটা নয়। এজন্য ভুটানে ওরা একটা মানদণ্ড করেছে, টাকা দিয়ে নয়, তার দেশে কতজন পরিবার সুখী জীবন যাপন করে তার ভিত্তিতে। সে হিসেবে পৃথিবীতে সবচেয়ে গরিব দেশ ভুটান সবচেয়ে সুখী দেশ, কারণ সেদেশের মানুষ গরিব হলেও কেউ অসুখী নয়, অল্প খাক কিন্তু না খেয়ে কেউ থাকে না, পরস্পরের প্রতি সহানুভূতিশীল, ছোট ভাই বড় ভাইকে হত্যা করে না, সন্তান বাবাকে হত্যা করে না, পরস্পরের প্রতি নির্ভরশীল বিশ্বাসযোগ্য হিসাবে দুনিয়াতে তারা চলাফেরা করে, অল্পে তারা তুষ্ট থাকে, কোনো সমস্যা নেই। সুখী এবং সমৃদ্ধির বিষয়টি নির্ভর করে মানুষের নিজের আত্মিক জগতের সুখ সমৃদ্ধির উপরে। বহু মানুষ আছে 20 টাকার উপর শুয়ে আছে, সুখ নাই, কারণ দুশ্চিন্তায় দেহটা ঝরঝরে হয়ে গেছে। বহু মানুষ আছে গাছতলা শুয়ে আছে, কিন্তু আনন্দে খুশিতে তাদের পরিবারে সবাই হাস্যোজ্জ্বল, কারণ তারা অল্পে তুষ্ট, কেউ কারোর প্রতি শত্রু নয়। পরিবার কি করে আপনি গড়বেন? পরিবার যদি বিনষ্ট হয় সবিশেষ। আপনারা দেখেছেন পত্রিকাতে, নিঃসন্দেহে যারা ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করেন ঘরে, তারা বোধ হয় বারবার দেখে থাকবেন সচক্ষে, যে সবচেয়ে শক্তিধর গোষ্ঠী হল বাংলাদেশের পুলিশের গোষ্ঠী। পুলিশ পারে না হেন কাজ নেই, মাদ্রাসা দূরে ছাত্র সকালবেলা খদর পড়ে রাস্তায় হাঁটতেছে, পুলিশ কমিশনার বাহাদুর মহাশক্তিধর মানুষটি ওনার নজরে পড়ে গেল, টুপি দাড়ি ধর, আমাদের থানার লোকেরা আমাদের ছেলেদের ভালো করেই চেনে, তারা এটা ধরতে চায়নি কিন্তু উপায় নেই, বড় শক্তিধর মানুষের হুকুম ধর, টুপি দাঁড়িয়ে যে রাস্তাতে আরো বহু লোক যাচ্ছে, কারো কারো কোনো আক্রোশ নাই। বারবার বলা হয়েছে আমরা মুখমাতা ছাত্র, কোনো কথা তিনি শোনেন নাই। হ্যাঁ, 12 ঘন্টা তাদেরকে হাজত বাস করানো হলো, দুর্গন্ধযুক্ত একটি থানার হাজতখানা নামক দুনিয়াবি একটা কবর, দুর্গন্ধে সেখানে মাছিও থাকতে পারবে কিনা সন্দেহ, সেখানে তাদেরকে থাকতে বাধ্য করা হলো, ফলে তারা জোহর পড়তে পারেনি, আসর পড়তে পারেনি, মগরে পড়তে পারেনি, দুর্গন্ধে খানা পিনাও তাদের ভাগ্যে জোটেনি, নিয়ে গেছে আমরা এখান থেকে, তা খেতে পারে না দুর্গন্ধের টেলায়। এই শাস্তি তিনি দিলেন, অপরাধ তোমরা পিকেটিং করেছো। এরা বলতে পিকেটিং না মানেই আমরা জানি না, জীবনে কখন পিকেটিং করলাম না, আমরা আমাদের আমির যখন 3.5 বছর জেল খাটলেন, একদিনও পিকেটিং করলাম না, রাষ্ট্রে পিকেটিং করবো? ও কোনো কথাই শুনতে রাখেন, আমি পুলিশ কমিশনার ব্রাবলিতে হবে হুকুম, যাও পকড়াও করো, রেখে দাও থানায়, সেখানে বিচার হবে। এটা দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে পুলিশ হল বাংলাদেশের সবচাইতে বড় ক্ষমতাধর একটা গোষ্ঠী, যদিও তারা দাবি করেন আমরা জনগণের বন্ধু, জনগণের ট্যাক্সের পয়সায় তাদের গায়ের জামা কাপড় হয়, হাতের লাঠি পায়ের জুতার জনগণের ট্যাক্সের পয়সাতেই হয়, এগুলো সব ভুয়া কথা। ওরা জনগণকে পিটানোর মধ্যেই ওদের পদোন্নতি হয়, যে যত মারতে পারবে পিটাতে পারবে সে তার তত পদোন্নতি হবে, এটা বাস্তবে একেবারে। এরকম ক্ষমতাধর মানুষ রাজধানীর সবচেয়ে ওয়েল প্রোটেক্টেড একটা ফ্ল্যাট বাড়িতে থাকেন, যেখানে ঢুকতে গেলে বের হতে গেলে সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে, এবং সেখানকার দারোয়ানদেরকে বলা আছে একটা লোকও যেন বাড়ির লোকদের হুকুম বেঁধে ঢুকতে পারে না, বের হতে না পারে। কঠিন ওয়েল প্রোটেক্টেড যাকে বলা নিরাপত্তা, কঠোর নিরাপত্তা, সেই সব ফ্ল্যাট বাড়িতে বহু টাকা দিয়ে ভাড়া থাকতে হয়। পুলিশের চাকরির পয়সা যে কত বেতন পায় তা তো আমরা সবাই জানি, ওইরকম বেতনভোগী একটা কর্মকর্তা, কর্তাও বলা যাবে, এসআই যখন কর্তাই তো বটে, তিনি ওইরকম বাড়িতে থাকেন, এক মেয়ে এক ছেলের বাপ, সুখী সংসার। হ্যাঁ, এতদিন অন্যকে মেরেছেন, এবার নিজেই মরে দেখিয়ে দিলেন যে আমরা শক্তিধর নই। ষোলো বছরের মেয়ে, পনেরো বছরের কাজের মেয়ে আর তাদের দুই বন্ধু, সুঠাম দেহি যুবকই বলা যায়, পঞ্চাশ থেকে ষাটের মধ্যে বয়স, এমন কোনো বুড়া হয় নাই। এই সুঠাম দেহি পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রী দুজনে নিহত হলেন, ঠাই হল তাদের নিজেদের বাথরুমে। মেয়ে পরিষ্কার বলছে, বাবা আমাকে বাইরে যেতে দেয় না, আমাকে ঘরে আটক করে, মা আমাকে মোটেই ভালোবাসে না, বলে তুই নষ্ট হয়ে গেছিস, তাই আমি রাগ করে মেরে দিস। পরিষ্কার কথা, আমি বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো, ঘুরি ঘুরি বেড়াবো, বাধা দেয় কেন? মেয়ে যে বহু আগেই নষ্ট হয়ে গেছে বাপ মা সবই জানেন, না বড় হলে ঠিক হয়ে যাবে, উদাসীনতা। বাবা সকালে উঠে চলে যান মানুষ পিটানোর জন্য আর ঘুষ খাওয়ার জন্য, চাকরিতে একটা ঘুষ খাওয়া আর মানুষ পিটানো, প্রমাণ নেবেন? পত্রিকার রিপোর্ট দেখেন পড়ে। এই ঘটনার একদিন পরে, দুদিন পরে শ্রমিক লীগের এক নেতা নিহত হয়েছে, তার অপরাধ কি ছিল? যে এলাকার মাদক সম্রাটদের বিরুদ্ধে, ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি রমনা থানার ওসিকে ফোন করেছিলেন, ফোন করে আধা ঘন্টার মধ্যেই রাস্তার ধারে বসে তিনি চা খাচ্ছিলেন, সেখানে কুপিয়ে কুপিয়ে তাকে খণ্ড খণ্ড করে সবার সামনে হত্যা করা হয়েছে। ওসিকে উনি ফোন করেছে, ইয়াবা সম্রাটটা কেমন করে জানল? মানে ওসি বাহাদুর পেপারে দিয়েছে প্রতি মাসে পাঁচ, প্রতি সপ্তাহে পাঁচ থেকে সাত লক্ষ টাকা ঘুষ পান ওদের কাছ থেকে, যদি এখন ওরা ধরা পড়ে তাহলে ঘুষটা বন্ধ হয়ে যাবে। অতএব বলে দেওয়া হলো, আমাকে ফোন করেছে, আমাকে এখন যেতেই হবে, যেহেতু সরকারি দলের নেতা, না গেলে সমস্যা হবে, চাকরি থাকবে না, আমি যাওয়ার আগেই তুমি ফিনিশ করে দাও, ব্যাস ফিনিশ হয়ে গেল। ওসি নিজে স্বীকার করেছে, হ্যাঁ আমার কাছে এক ঘন্টা আগে ফোন করেছিল, এক ঘন্টা আগে ফোন করেছিল। হিসাব মিলাতে কোনো কঠিন নয়, কিন্তু হিসাব জীবনেও মিলবে না এবং শাস্তি জীবনেও হবে না। আজ পর্যন্ত শোনা যায়নি কোনো পুলিশের ফাঁসি হয়েছে, এটুকুই হবে, ওইখান থেকে ট্রান্সফার আর এক জায়গা দিন। একটি ছেলে প্রাইভেট পড়িয়ে পাশের বাড়ি থেকে নিজের বাড়ি আসতেছে, মাঝখানে মাত্র কয়েক ওয়াকিং ডিস্টেন্স, নেমে রাস্তা নামার সঙ্গে সঙ্গে পুলিশ তাকে পিটিয়ে রক্তাক্ত করে থানায় নিয়ে চলে গেছে। ষাট বছরের বৃদ্ধা মা তার সন্তান সম পুলিশের পায়ে ধরেছে, বাবা আমার সন্তান এসব করে না, এই এই বাড়িতে প্রাইভেট পড়িয়ে খাই আমরা, ওই সন্তানের ইনকামে আমার সংসার চলে, মা বাবা তুমি মেয়েটাকে, আমার ছেলেটাকে মেরে ফেল দিও না। এই অপরাধে ওই ত্রিশ বত্রিশ বছরের পুলিশ কর্মকর্তা ষাট বছরের বৃদ্ধা ওই মহিলাকে বুটের জুতো দিয়ে লাথিয়ে পিটিয়ে সেখানে রক্তাক্ত করে ফেলেছে, চট্টগ্রাম রাস্তা লাল হয়ে গেছে। কত শক্তি তার! পত্র পত্রিকায় বেরোনোর পরে অবশেষে তাকে ক্লোজ করে পুলিশ হেডকোয়ার্টারে নেওয়া হয়েছে, বাস এর বেশি কিছুই হবে না। সেজন্য বলছি, এই অতি শক্তিধর মানুষগুলোকে আল্লাহ দেখিয়ে দিলেন, সাবধান হও, তোমার ঘরেই কিন্তু সাপ লুকিয়ে আছে। কি শেষে সাপ? মাদক। এই মাদক বন্ধ করার জন্য যাদের দায়িত্ব তারা নিজেরা মাদক খোর। দশ হাজার কোটি টাকার মাদক পাচারে শুধু মিয়ানমার সীমান্ত দিয়ে, কক্সবাজার দিয়ে অবশেষে সরকার বাহাদুর সেই মূল কর্মকর্তাটাকে ধরে নিয়ে ক্লোজ করে নিয়ে আসছে ঢাকায়। আজকে ইয়াবা বা মাদকের হাত থেকে কোনো পরিবার নিরাপদ নয়, সবই জানি আমরা। যাদেরকে আমরা নির্বাচন করে দায়িত্ব দিয়েছি ওগুলি বন্ধ করার জন্য, তারাই হলে দেশের নির্বাচিত ভক্ষক। রক্ষক যখন ভক্ষক হয়ে কিছুই করার থাকে না, সেটাই হচ্ছে। এরপরও আমাদের নিজেদের হুঁশিয়ার হওয়া প্রয়োজন, নিজের পরিবার যদি নিজের গড়ি না তুলি সরকার গড়ে দিবে না। নিজের সন্তানকে নিজে গড়ে না তুললে অন্য কেউ আপনাকে সাহায্য করবে না। যদিও সমাজবদ্ধ জীব, সমাজ সুন্দর না হলে পরিবার সুন্দর করা যায় না। সমাজের দায়িত্বশীলরা যেহেতু তাদের দায়িত্ব পালন করছেন না, তাহলে কি আমি আমার দায়িত্ব বন্ধ করব? কি করে আপনার সন্তানকে মানুষ করবেন? যে সমাজে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের আগমন ঘটেছিল সে সমাজ বাংলাদেশের গণতান্ত্রিক সমাজের চাইতেও খুব একটা উন্নত সমাজ ছিল না। সেই সমাজে তিনি কোনো রাজনীতিবিদ ছিলেন না, সেই সমাজের নেতা ছিলেন আবু জেহাল, আমাদের সমাজের নেতা, আমাদের প্রধানমন্ত্রী। সেই সমাজের নেতা ছিলেন আবু সুফিয়ান, আবু লাহাব, উমাইয়া বিন খালাফ, ওলিদ বিন মুগিরা, তৎকালীন সমাজের সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী। আমাদের সমাজের নাম করলে বলা যাবে বড় বিল গেটসের মতন কোটিপতি ধনী এই পৃথিবীতে বসবাস করছে। যে ভারত সবচেয়ে গরিব দেশ, সেই ভারতেই পৃথিবীর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেষ্ঠ ধনী বসবাস করে। সে যুগেও যা ছিল, এ যুগেও তাই। সেই যুগে বসে তিনি কিভাবে পরিবার তৈরি করলেন সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব। নিকৃষ্ট সমাজে বসবাস করে যে উৎকৃষ্ট পরিবার গড়ে তোলা সম্ভব, এর বাস্তব প্রমাণ হল ইসলামী সমাজ, মুসলিম পরিবার। মুসলিম পরিবার দুনিয়ার সবচেয়ে সুখী পরিবার, সবচেয়ে সুন্দর পরিবার। একজন মুসলমান ইসলামী তরিকা যদি তার নিজের জীবন গড়ে এবং পরিবার গড়ে তোলে, পৃথিবীর সমস্ত মানুষ তার অনুসরণ করতে বাধ্য। হ্যাঁ, দুষ্টরা জানলেও স্বীকার করেন, এটি সমস্যা। এই পুলিশ কর্মকর্তা এবং তার স্ত্রী খুন নিয়ে প্রতিদিন পত্রিকায় বাংলাদেশের সমাজ বিজ্ঞানীরা লিখছেন, লেখনের মধ্যে কত যে উপদেশ খয়রাত তারা করছেন, কিন্তু একবারও বলছেন না মেয়েটিকে যদি আগে তার বাপ নৈতিক প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলত ইসলামী শিক্ষায়, তাহলে এই অঘটন ঘটত না। কারণ ইসলামের কথা বললে তো আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন। এই হতভাগা সমাজ বিজ্ঞানীরা নিজেরা মূর্খ, অন্যকে মূর্খ ভাবে, এদের ওরকম দু একটা ঘটা দরকার। এই তথাকথিত বুদ্ধি বিক্রেতা যেগুলি আছে পত্রিকা কলামিস্ট নামধারী, এর এমন সর্বনাশ করে দিচ্ছে, ইসলাম যেন কিছুই না, ভাবকা নেই, অথচ তাদের নাম সব ইসলামী নাম, বলতেও লজ্জা লাগে। কিভাবে পরিবার গঠন করবেন? আসুন আমরা আল্লাহর বাণী থেকে প্রথমে শিক্ষা গ্রহণ করি, এরপরে রসুলের বাণী থেকে আমরা শুনব। আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতে ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং এই নির্দেশের উপরে দৃঢ় থাকো। বাচ্চা মানুষ বড় হলেই পড়বে, এটা চলবে না। দৃঢ় অবস্থান থাকতে হবে, ছেলেমেয়ের পরে কোনো অতি আদর দেখানো যাবে না। অস্তাবির আলাইহা কেন বললেন? আল্লাহ জানেন যে বান্দা তার সন্তানদের প্রতি অত্যন্ত দুর্বল, আর মেয়ে সন্তানের প্রতি বাপ বেশি দুর্বল, ছেলে সন্তানের প্রতি মা বেশি দুর্বল, এটা জানেন? বাপ মা সবাই তো আছে আমরা এখানে। এটা যে আল্লাহ কি একটা বিষয় বুঝতে পারি না, যে ঘরে মেয়ে নেই বাপ মনে করে কিছুই নেই, আবার যে ঘরে ছেলে নেই মা মনে করে আমার কেউ নেই। এই যে মানসিকতা, আল্লাহ দুজনকে দুই রকম সৃষ্টি করে দিয়েছে কেন বুঝতে পারি না। মানে সামান্য কম বেশি দুজনের প্রতি সমান মহব্বত বাপ মা থাকে, দুই সন্তানের প্রতি থাকে, কিন্তু কেন যেন এটা কম বেশি? এর মধ্যে দূরদর্শিতা আছে। ওই জন্য আল্লাহ বলছেন ওয়াসতাবির আলাইহা, কারোর প্রতি কোন রকম দুর্বলতা প্রদর্শন করা যাবে না, দৃঢ় থাকতে হবে। সন্তান সালাত আদায় করতে গেল না, বাপ বলছে আরে বাবা কি দরকার, না যায় থাক না, পর রক্ত যাবে। মা বলবে না ওইসব খাতির চলবে না, যেতে হবে, যদিও মসজিদে না যায় আমি দুপুরে ভাত দেব না। এই কঠোর বাঁধনের মধ্যে যদি কোনো সন্তান ছোট থেকে মানুষ হয়, তখনই ওই সন্তান কখনই আপনাকে হত্যা করবে না। নাটোরে মারেনি, এক বিঘা জমি মায়ের নামে লেখা আছে, সেটা মা ছেলের নামে লিখে দিচ্ছে না, ছেলে হিরোইন খোর, মা দিবে না। তার রাত দুটার সময় উঠে মাকে দুই ছেলে মিলে জবাই করছে বুকের উপরে বসে, বাপ হাতে পায়ে ধরছে, বুড়া বাপ কি করবে, দুই ছেলের সঙ্গে কি পারা যায়? বাপের সামনে গর্ভধারিণী মাকে দুই ছেলে নিজে হাতে হত্যা করে রক্তাক্ত করে চলে গেল, পত্রিকা বের হয়েছে। বাংলাদেশ সরকার কি ওই ছেলেকে কোনো শাস্তি দিয়েছে? আজ পর্যন্ত পত্রিকা আমরা দেখি না তাদের কোনো শাস্তি হয়েছে, হয়তো জেলে ফেলে রাখছে। পরে দেখা যাবে ছেলে দুটো মস্তিষ্ক বিকৃত ছিল, ওর উকিলেশি বলবে ও পাগল ছিল বিদায় সাত খুন মা, দেখবেন কিছু হবে, ও পাগল টাগল বানিয়ে বাঁচাই নিয়ে আসবে। উকিলদের কাজ হচ্ছে এগুলা, যদি শাস্তি হতো দৃষ্টান্তমূলক হয়তো অনেকে পিছিয়ে যেত। একটা মেয়েকে ইফটিজ করেছে রাস্তা যাওয়ার সময়, কলেজের প্রভাষক তাকে ঠেকিয়েছেন, তাই ওই ইফটিজার হিরোইন খোর কলেজের ওই শিক্ষককে কিভাবে মেরেছে আপনারা জানেন, জানেন সবাই, রাস্তার উপরে ফেলে খুঁচিয়ে খুঁচিয়ে তার মাথা গালের ভেতর থেকে অস্ত্র ঢুকে মাথা দিয়ে বের করে দিয়েছে প্রকাশ্য রাজপথে, কেউ কিচ্ছু বলেনি। সরকার জেনেছে, বিচারে খুব কয়দিন আহু করলো পত্রিকা, তারপর ঠান্ডা, কোনো শাস্তি নেই, কারণ যারা মেরেছে ওরা সরকারি দলের ছেলে, কে মারবে, কে ঠেকাবে ওদেরকে, বিচার আসার তো কিছুই নাই। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা আমাদের পরিবারকে আল্লাহর দিনের উপরে রাখার চেষ্টা যদি করি, এই সংখ্যাটা অনেক অনেক গুণ কমে যায়। পুরোপুরি যে কমবে বলতে পারবো না, কারণ সমাজ বা রাষ্ট্র তো ইসলাম বিরোধী, অতএব এখানে পরিবারকে এককভাবে ঠিক করে রাখাও খুব মুশকিল, তথাপি চেষ্টা করলে অনেক কমে যাবে। আল্লাহ বলছেন, ও আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার পরিবার বর্গকে সালাতের নির্দেশ দাও এবং এর উপরে দৃঢ় থাকো। লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমরা তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমরা তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। কারণ মানুষ খুনো খুনি হয় মূলত রিজিকের জন্য, খাওয়া দাওয়ার জন্য, টাকা পয়সার জন্য মানুষ বেশি খুন হয়, মূল কারণটা আল্লাহ তুলে ধরেছেন। আমরা তোমার কাছে রিজিক চাই না, কারণ আমরাই তোমাকে রিজিক দিয়ে থাকি। বলে আকে বদলি তাকুয়া, আর শুভ পরিণাম নির্ভর করে আল্লাহ ভীরুতার উপরে। যদি তোমার পরিবারে আল্লাহ ভীরুতা না থাকে, তোমার পরিবার ধ্বংস হবে, কেউ ঠেকাতে পারবে না। ও নামর ইবনে শুআইব নবিয়া জাদ্দি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদের সালাতের নির্দেশ দাও যখন তাদের বয়স হবে সাত বছর। অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর সিনিন, আর সালাত আদায় না করার অপরাধে তাদেরকে মারো যখন তাদের বয়স দশ হবে। ও ফাররিকু বাইনাহুম ফিল মাযাজিআ, এবং তাদের বিছানা পৃথক করে দাও। রাওয়াহু আবু দাউদ বিসনাদিন হাসান। এই হাদিসটাই এসছে অন্য বর্ণনায়, রওয়ায়েতে নাম সুবরা বিন মুআবাদ قال قال رسول الله صلى الله عليه وسلم اذا بلغ اولادكم سبع سنين যখন তোমাদের সন্তানরা সাত বছরে পৌঁছে যায়, ففرقوا بين فرشهم, তখন তাদের বিছানা পৃথক করে দাও। আগে যে আসলো দশ বছরের বিছানা পৃথক করো, মারো, আর এখানে সাত বছরের পৃথক করার কথা বলা হয়েছে। ওয়াজা বালাগু আশরা সিনিন ফাদরিবুহুম আলা সালাত, যখন তারা দশ বছরে পৌঁছে যায় তখন তাদের সালাত আদায় করা না করার কারণে মারো। রাওয়াহু দারকুতনি ওয়াল হাকিম বিসনাদিন হাসান। বোঝা গেল, সাত বছর বয়স হলে ছেলে হোক আর মেয়ে হোক, জুকুরান কানা ও বানুনা, প্রত্যেকেরই একই হুকুম, তাদেরকে সালাতের জন্য বাধ্য করতে হবে এবং তাদের বিছানা পৃথক করে দিতে হবে। কত দূরদর্শী চিন্তা নিয়ে হাদিসে এই ব্যাখ্যা এসেছে, একবার চিন্তা করুন। আমরা যদি একটা হাদিস খালি ফলো করি, আমাদের পরিবার থেকে অনেক কিছু দূর হয়ে যাবে। এবার আসুন, আল্লাহ রসুল কিভাবে প্রশিক্ষণ দিতেন একটা প্রমাণ নেন। আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কওয়াল قال رسول الله صلى الله عليه وسلم قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما فقال يا غلام احفظ الله احفظك احفظ الله تجده تجاهك واذا سألت فاسأل الله কারণ রুফিয়াতুল আকলাম ওয়া জাফাতুল সুহুফ, রওয়াহু আহমদ ওয়া তিরমিজি। ইবনে আব্বাস আল্লাহ রাসূলের চাচাতো ভাই, সন্তানের বয়সে, অর্থাৎ আল্লাহ রাসূল এবং তার চাচার বয়স মাত্র 3 বছরের ডিফারেন্স, সেই চাচার ছেলে আল্লাহ রাসূলের বড় মেয়ের বয়সে বলে ধরে নেন, ছোট মানুষ। একদিন বলছেন, এই ইবনে আব্বাস এসো আমার গাদার পিঠে বসো। বাচ্চাদের উনি এত স্নেহ করতেন, কখনো ওসামা বিন যায়েদকে বসাতেন, কখনো মুয়াজকে বসাতেন, যাকে পেতেন সামনে, বসো আমার গাদার পিঠে বস। বসে গেল। ইয়া গোলাম, হে বৎস, হেফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি সবসময় আল্লাহকে হেফাজত করবে, তাহলে আল্লাহকে তুমি তোমার সামনে দেখতে পাবে, অর্থাৎ তুমি সবসময় আল্লাহর বিধানগুলো মেনে চলবে, তাহলে তুমি আল্লাহকে সামনে পাবে। ওয়াজা সালতাফাজ আলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাও। ওয়াজা তাআনতাফাজ তাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। ওয়ালাম আন্নাল উম্মাহ লাউ ইসতামাআত আলা ইয়ানফাউকা, জেনে দেখো সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, তারা তোমার কোনই উপকার করতে পারবে না, অতটুকু ব্যতীত যতটুকু আল্লাহ পাক তোমার তকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন। মনে রেখো, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমাকে ক্ষতি করার জন্য একত্রিত সিদ্ধান্ত গ্রহণ করে, তারা তোমার সামান্যতম ক্ষতি করতে পারবে না, অতটুকুই মাত্র যতটুকু তোমার আল্লাহ তোমার তকদিরে লিপিবদ্ধ করে রেখেছেন। রফিয়াতুল আকলাম ও জাফাতুস সুহুফ, মনে রেখো, কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং তকদিরের পৃষ্ঠা শুকিয়ে গেছে, নতুন করে আর লেখা হবে না। কাতাব আল্লাহু মাকাদিরুল খালায়েক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি 50 আলফ সানা, মুত্তাফাকুন আলাইহ। আল্লাহ রাসূল বলছেন, সৃষ্টি জগতের তকদির আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ হয়ে গেছে। আবু হুরায়রাকে উনি বলছেন, আবু হুরায়রা, আর হবে না, জাফাল কলম, কলম শুকিয়ে গেছে, কলম আর লেখা হবে না। যখন ছোট্ট একটা বাচ্চা ছেলে এই হাদিস শোনে, সে কি বোঝে? প্রথম কথা আসুন, হেফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, হে বৎস, তুমি আল্লাহকে হেফাজত করো, তো আল্লাহকে তুমি তোমার সামনে পাবে, অর্থাৎ আল্লাহর হুকুম মোতাবেক সালাত সিয়াম আদায় করো, মানুষকে কষ্ট দিও না, অন্যায় করো না, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করো, যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করো, এটাকে বলে হেফাজত করা। তাহলে তুমি কি হবে? তুমি সব কাজে আল্লাহকে সামনে পাবে। ওয়াজা সালতাফাস আলিল্লাহ, যখন তুমি চাইবে কিছু আল্লাহর কাছে চাও, যখন সাহায্য প্রার্থনা করবে আল্লাহকে সাহায্য প্রার্থনা করবে, দেখবে আল্লাহ তোমাকে সাহায্য করবে। পৃথিবীর সকল মানুষ চেষ্টা করলে তোমাকে উপকার করতে পারবে না। এর দ্বারা সে কি বুঝলো? যে তকদির বলে একটা বিষয় রয়েছে, তকদির খণ্ডন করার ক্ষমতা কারো নাই, অতএব মানুষের কাছে গিয়ে কেন তো সমত করব? ছোট বাচ্চা যখন এরকম মুরব্বির কাছ থেকে এই উপদেশটা পাবে, ওই সন্তান রুজির জন্য কি মানুষ খুন করবে? না, কারণ আল্লাহ তো মানুষ খুন করতে নিষেধ করেছেন, করবে না। আর রুজি যেটা আমার আছে ভাগ্য, তো আসবেই, কেউ ঠেকাতে পারবে না, বিশ্বাস কিন্তু মজবুত, সে কিন্তু চুরি করবে না, ডাকাতি করবে না, সে মানুষ খুন করবে না, সে ইয়াবা খাবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন। যখনই আপনি এটুকু শিখাবেন বাচ্চাকে, ও কিন্তু চেষ্টা করবে কোন কাজ আল্লাহ নিষেধ করেছেন, কোন কাজ আল্লাহ আদেশ করেছেন জানার জন্য। আব্বা, আল্লাহ কি বলেছে বলো তো, সালাত আদায় করতে বলছে, কেমন কি পড়তে, আব্বা শিখিয়ে দেওয়া, তো শুরু হয়ে যাবে খেলা। মুরব্বী কিন্তু বলে দিয়েছে, তুমি আল্লাহর আদেশ নিষেধ হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন, বাস একটা কথা শেষ। এবার ছেলে কিন্তু খুঁজতে শুরু করলো। বাপকে ফোন করেছে, বাপ জানে তার দুষ্ট লোক ফোন করতে পারে। ছেলে বলছে আব্বা অমুক ফোন করেছে, বাপ বললে খোকা বলে দাও তো আব্বা বাড়ি নেই। ফোন রেখে ছেলে গিয়ে বলছে আব্বা তুমি আমাকে মিথ্যা কথা শিখালে কেন, তুমি তো শুয়ে আছো এখানে, তো বললে যে আব্বা বাড়ি নেই, তুমি তো বাড়ি আসো। বলুন ওই বাপ ছেলেকে কি শেখাবে এখন? একটু আগেই বলল সদা সত্য কথা বলি মিথ্যা বলা মহাপাপ, আর এখন কি হলো? এরকম যদি বাপ বেটা অবস্থা ঘটে তো ওই বাবার কাছে ছেলে কি শিখবে? পুরনো যুগে এরকম অনেক গল্প আমরা শুনি, জনৈক আলেম সম্পর্কে আমরা শুনতে পাই, মানুষ এত ডিস্টার্ব করে বেটা ঘুম হয় না। ছেলেকে বলছে বাইরে গিয়ে বলে আসো যে আব্বা এখন সোয়ারিতে আছে, সোয়ারিতে আছে মানে সফরে আছে, যেই বলে দিল। ছেলে শুধু আব্বা তুমি যে বালিশ পর বসে আছো, তাহলে বেটা বালিশটাই তো সোয়ারি, এখন এখন গাদা ঘোড়া পাবো কোথায় ঘরের মধ্যে? কথাটা তো জায়েজ করা লাগবে, তাই তাড়াতাড়ি বালিশ বাটি বসলাম। এই ধরনের চালাকি করে যদি ছেলেপিলের সামনে আপনি পরিবার সংশোধন করার চেষ্টা করেন, বলুন ওই ছেলে কি শিখবে? ও জানবে আমার আব্বা যখন চাটুকারিতে করে হালালকে হারাম করতো, তা আমিও সারা জীবন চাটুকারিতে করেই যাব। ট্রেনিং বাড়ি থেকে হবে, বাইরে নয়। আসুন আপনি চেষ্টা করুন সন্তানকে গড়ে তোলার জন্য। কিভাবে গড়বেন? একটা উদাহরণ আল্লাহ রাসূলের কাছ থেকে পেলেন। এদের আপনি কি শিখলেন? প্রথমে আপনি আপনার সন্তানকে সুন্দর চরিত্রের অধিকারী করে গড়ে তুলুন। তাকে বলুন যে কেয়ামতের দিন তোমার সকল আমলের চাইতে সবচেয়ে ভারী হবে আল্লাহর তোমার মিজানের পাল্লায় তোমার সচ্চরিত্রতা, আখলাকে হাসানা। যদি তোমার চরিত্র নষ্ট হয়ে যায়, তুমি যতই সালাত সিয়াম হজ উমরা করো কিছুই কবুল হবে না আল্লাহর কাছে। আগে চরিত্র ঠিক রাখো। সন্তানকে শিখিয়ে দেওয়া হলো, সন্তান কিন্তু এখন সব কিছু মরে গেল, চরিত্র নষ্ট করবে না। মেয়েকে শেখানো হলো তোমার জীবন যাবে যেন তোমার সতীত্ব বিনষ্ট না হয়, কারণ সতীত্ব নারীর অঙ্গভূষণ। সতীত্বের জন্য একটা মানুষ জীবন দেবে হাসতে হাসতে। মান কোতেলা দুনা হাক্কিহি ফাহুয়া শহীদ, মান কোতেলা দুনা দীনহি ফাহুয়া শহীদ, মান কোতেলা দুনা মালহি ফাহুয়া শহীদ। হে বৎস, শুনে রাখো, যদি তুমি তোমার ধর্ম রক্ষার জন্য নিহত হও তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। তুমি যদি তোমার নিজস্ব অধিকার রক্ষার জন্য নিহত হও তুমি শহীদ হবে। যদি তোমার নিজের অর্থ সম্পদ এবং পরিবারকে রক্ষার জন্য নিহত হও তাহলে তুমি শহীদ হবে। এই হাদিস যদি আমাদের ছেলেদের জানা থাকে, তার চোখের সামনে তার পরিবারের তার মা বোনের উপর যদি কেউ অত্যাচার করতে আসে, সে পরিষ্কারভাবে বলবে আমার জীবন যাওয়ার আগে আমার বোনের জীবন যাবে না। শাহাদাতের মর্যাদা নিয়ে হাসতে হাসতে জান্নাতে যাব, দুনিয়া দুদিন পরে তো মরতেই হবে, তার আগেই মরবো, কিন্তু আমার বোনের ইজ্জত খোয়াতে দিব না, আমার মায়ের উপরে তোমাকে হস্তক্ষেপ করতে দিব না। এই হাদিসগুলো যদি আমাদের সন্তানদের জানা থাকে তাহলে তাদের সামনে নিঃসন্দেহে কোন মহিলা নির্যাতিত হবে না। এই ব্যাপারে আমাদের মুরব্বীদের কিছু দায়িত্ব আছে। قال رسول الله صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا كلكم راع وكلكم مسؤول عن رعيته الامام راع على رعيته والرجل راع على اهل بيته والمرأة راعية على بيت زوجها وولده متفق عليه। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সাবধান হে আমার উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই স্বস্ব দায়িত্ব সম্পর্কে কেয়ামতের দিন জিজ্ঞাসিত হবে। সবচেয়ে বড় দায়িত্বশীল কে? আল ইমাম রাইন আলা রাইয়াতিহি, দেশের যিনি শাসক তিনি তার দেশবাসী সম্পর্কে কেয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবেন। ষোলো কোটি মানুষের নেতা হওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে আমরা, যিনি আছেন তিনি ছাড়তে চান না, যিনি নেই তিনি যাওয়ার জন্য পাগল। অথচ ওই জায়গাটা হলো জাহান্নামে যাওয়ার একটা সুন্দর সুযোগের জায়গা। ওখানে গিয়ে যদি সঠিক দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ হই, তাহলে জাহান্নাম আমার জন্য নিঘাত। হাদিসটা মনে রাখবেন, যিনি ইমাম হবেন, দেশের নেতা হবেন, তিনি সমস্ত দেশবাসীর জন্য দায়িত্বশীল। নিজের দায়িত্ব নিজে নিতে পারি না, আর 16 কোটি মানুষের দায়িত্ব নিয়ে কঠিন বিষয় না? এজন্য সাহাবায়ে কেরাম বা আমাদের বিগত সালাফে সালেহীন নেতৃত্ব নিতে যাইতেন না। আবু যর গফারি রাদিয়াল্লাহু আনহু ঘাড়ে হাত দিয়ে বলছেন, ইয়া আবা যর লা তাসাল ইমারা। আব্দুর রহমান সামর বলছেন, হে আবা যর, তুমি খুব দুর্বল, তুমি নেতৃত্ব দুজনের উপরও যদি তোমাকে নেতা বানানো হয় তাও যেন তুমি হও না। আব্দুর রহমান সামরাকে আল্লাহ সব বলছেন, ইয়া আব্দুর রহমান লা তাসাল ইমারা, তুমি নেতৃত্ব চেয়েও না, কারণ নেতৃত্বের কারণে কেয়ামতের দিন তুমি লজ্জায় পড়বে, কারণ সেদিন জবাব দিতে পারবে না, কারণ নেতা তো কঠিন অবস্থা, সে সবার হিসাব কেমন করে দেবে? সেই জন্য নেতৃত্বের বিষয়টা খুবই কঠিন। নেতৃত্বে যাওয়ার লোভ পরিত্যাগ করুন, আল্লাহ পাক যদি আপনার ভাগ্যে রাখেন আপনি পাবেন, কিন্তু এটার জন্য হইচই করে আদায় করে নিতে হবে। হরতাল ধর্মঘট করে মানুষকে কষ্ট দিতে হবে, বোমাবাজি করে মানুষকে হটিয়ে দিয়ে আমাকে বসতে হবে, এই ধরনের চিন্তাধারা, অ্যাগ্রেসিভ চিন্তাধারা বাদ দিতে হবে। এরপরে আসছে পরিবার প্রধান উপরে, আর রাজুল রাইন আলা আহলে বাইতিহি, পরিবার প্রধান যিনি পুরুষ তিনি তার পরিবারের সবার ব্যাপারে দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইতিহি, কেয়ামতের দিন তার পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আপনারা ভাববেন পরিবার প্রধান তো আমার মা, আমার নেত্রী, জি না, ইসলামী দৃষ্টিতে পরিবার প্রধান হবে পুরুষ। হ্যাঁ, স্বামী না থাকলে স্ত্রী অবশ্যই দায়িত্ব পালন করবেন, স্বাভাবিকভাবে পরিবার প্রধান হবেন পুরুষ লোক। তার চাইতে স্ত্রী চালাক হতে পারে, চতুর হতে পারে, পরামর্শ দিবেন, কিন্তু নেতা হবেন না। মনে রাখবেন আল্লাহ রসুল তার স্ত্রী ছোট্ট বয়সের আয়েশা, আল্লাহ নবী যখন মৃত্যুবরণ করছেন আয়েশার বয়স তো মাত্র 19, কত ছোট মেয়ে, অথচ বড় সাহাবীরা আয়েশার কাছে হাদিস শিখতেন। আয়েশার বাপ ছিলেন হযরত আবু বকর, আবু বকরের চাইতে বহু গুণ বেশি হাদিস আয়েশা জানতেন। চিন্তা করা যায় নাকি, বাবা বোধহয় 200 হাদিসও জানতেন না, আর আয়েশা সেখানে 2000-এর উপরে হাদিস জানতেন। তো সমস্ত লোক বড় বড় বিষয়ে যখন সমস্যায় পড়তেন, সাহাবিরা সব পর্দার আড়াল থেকে মা আয়েশা সিদ্দিকের কাছে গিয়ে বলতেন, হে আয়েশা, এই সম্পর্কে আল্লাহ নবীর কোন হাদিস কি আপনার জানা আছে? দেখেন কত জ্ঞানী, কিন্তু আয়েশা খলিফা হন নাই, খলিফা হয়েছে তার বাপ আবু বকর, কারণ তিনি পুরুষ মানুষ, কথা বুঝছেন? ইসলামী সমাজ পুরুষের নেতৃত্বে চলে, অনেকে বলে পুরুষ শাসিত সমাজ, বেহারা জানে না শাসিত কথাটা অন্যরকম। শাসন দুইভাবে হয়, নিষ্ঠুরতার সঙ্গেও হয়, আদর সোহাগের মাধ্যমেও হয়। বাপ পরিবার শাসন করেন আদর সোহাগের মাধ্যমে, দেশের নেতাও দেশ শাসন করবেন আদর সোহাগের মাধ্যমে, কঠোরতা অবলম্বন করবেন মাঝে মধ্যে, যেমন বাপ সন্তানকে মারেন, এরকম দেশের নেতাও পুলিশ দিয়ে দেশবাসীকে মারবেন, কখন? যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, তখন শাসন করা তারই সাজে সোহাগ করে যে, অর্থাৎ শাসন ও সোহাগ দুটি মিলিতভাবেই শাসক বলা হয়। পুরুষ শাসিত বলেই পুরুষদেরকে তাচ্ছিল্য করে একদল মহিলা, আমার মনে হয় ওই মহিলাগুলো কোনো বাপ ছিল না, থাকলে এইভাবে বাজে কথা তারা বলতে পারে না। পারস্পরিক মহব্বত ভালোবাসার মাধ্যমে স্নেহের বন্ধনে সমাজ বাঁধা থাকে, বাপ সন্তানকে স্নেহ করে, ঠিক অনুরূপভাবে বাপ অন্য ছেলেকেও স্নেহ করবে। বাড়ির একটা কাজের মেয়ে আছে মনে করুন, আর আপনার মেয়ে আছে, আপনি পরিবার প্রধান, কাজের মেয়েটা খেলো কিনা যদি আপনি খবর না নেন, তাহলে আপনি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, কারণ সে আপনার পরিবারের একটা অংশ হয়ে গেছে। অথচ আমরা শুনতে পাই বড় বড় কোটিপতি লোকের বাড়িতে কাজের মেয়েরা নিজেরা গোস্ত খায়, কাজের মেয়েরা খায় পান্তা ভাত পচা ভাত, নিজেরা ঈদের দিন ভালো কাপড় পরে কাজের মেয়েকে কাপড় কিনে দেয় না, কাজের মেয়েকে মেরে মেরে শেষ করে দেয়, পত্রিকা ছবি আসে। ঠিক ওই সমস্ত মহিলাদের যারা পরিবারের নেত্রী হয়ে তারই মেয়ের মতো আরেকটা মেয়েকে পিটায়, রক্তাক্ত করে তার অন্তরে একটু কাঁপে না? আপনি মাইক্রোতে যাচ্ছেন, গাড়ির ড্রাইভার আপনার চাকর, আপনার হুকুমে যে যাচ্ছে, তার মনিব তার টাকা দেয় সবই দেয়, কিন্তু আপনি মালিক, মালিক নন, গাড়ির ড্রাইভার আপনার অনুগত হিসেবে এখন যাচ্ছে, আপনি বড় একটা বড় নেতা মানুষ, খেতে বসছেন, আপনার কর্তব্য ও ড্রাইভারকে পাশে নিয়ে খাওয়া, কারণ উঁচু নিচু কোনো ভেদাভেদ ইসলামে নাই, সে আপনার এখন কাজ করছে, তার অর্থ এটা নয় সে আপনার চেয়ে অধিকারে কোনো যদি কম। বহু প্রমাণ আমাদের সামনে আছে, বাংলাদেশি এক ড্রাইভার আমাকে ড্রাইভ করে নিয়ে, আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কুয়েতে, আমি তখন মেহমান ছিলাম এক মন্ত্রীর বাসায় ইফতার করার জন্য, আমার মতো আরো অনেকে সেখানে ছিলেন, সেই দিনে 40 জনের মতো আমরা হতবাক হয়েছিলাম, দেখেছি একটা দৃষ্টান্ত, জানি না সেই মন্ত্রী এখন বেঁচে আছেন কিনা, আমরা এখনো বেঁচে আছি। মানুষ শুধু পত্রপত্র পড়ে বিশ্বাস করবেন না, সচকে দেখে অনেকটা শেখার চেষ্টা করবেন। আমারই বাংলাদেশের ড্রাইভার বরিশাল বাড়ি আবদুল্লাহ, তার নামটা আজ ভুলি নেই, সে নাকি তার বাপ নাকি মুক্তিযোদ্ধা ছিল, সেই রাগে সে ট্রুপুজারি দেখতে পারে না, এতই ঘৃণা তার, অথচ ওইখানে সে চাকরি করে 81 থেকে। ইফতার করতে তার বাসায় গেছি, একটা পুলিশ নাই, দারোয়ান নাই, কিছুই নেই, আমরা 40 জন মেহমানের প্রায় ধরে নেন প্রায় 35-36 টাকা গাড়ি, বিনা গাড়িতে কুয়েতে চলা যায় না, তার মধ্যে এখন সাইকেল নেই, ইজি ব্যাগ নেই, রিক্সা নেই, কিছুই নেই, হয় গাড়ি নেই হাঁটা, প্রত্যেকেই ধরে নেন গাড়ি, নিজে ইফতার দিচ্ছেন, ছেলের বয়স বোধ হয় 8-9 পড়ে, বয়স কত হবে ধরে নেন 15-16 বছর বয়স, ছেলে আনতেছে, বাবা বন্টন করছে, আমি আমার ড্রাইভারকে নিয়ে পাশে বসছি, আমাদের অভ্যাস আগে থেকে, ড্রাইভার তো আমার সাথে যেতেই রাজি না, স্যার বেটা বসো আমার পাশে, মন্ত্রী নিজে এসে আমার ড্রাইভারের সঙ্গে খেতে বসছে, ওদের দেশে নিয়ম আছে বড় বড় থালা দেয়, তাদের দুজনকে খাওয়া যায়, কিন্তু আমার সঙ্গে বসেন নি উনি, আমার থালা আমি একা, আর ওই আমার পাশে ড্রাইভারের থালায় মন্ত্রী বসে গেছে, ড্রাইভার থত্তরে কাঁপতেছে ভয়ে, আমি জানতাম না যে কই মন্ত্রী। এইবার খাওয়া শেষ, মসজিদে গেছি, গিয়ে দেখি ইমামের পিছনে প্রথম মুসল্লি হচ্ছে ওই মন্ত্রী, অথবা একই কখন আসলো, চলে গেছি, আমি বললাম ভাই তাতে ছেড়ে দেন, আমি আর দেরি করব না, আমার ফ্লাইটে টাইম হচ্ছে, তখন মুসতে মুসতে হেসে বলছে, আপনি এমন এক বাড়িতে মেহমান যার নির্দেশ পেলে ওই প্লেন আপনার জন্য যত সময় প্রয়োজন অপেক্ষা করবে। বললো কি বললেন, বলে আপনি জানেন না আপনার বন্ধু চারটা মন্ত্রণালয়ের মন্ত্রী, তার মধ্যে একটা হচ্ছে ওই বিমান মন্ত্রী, একটা হলো লেবার মিনিস্টার, মানে ওই আমার ওই ড্রাইভারের মন্ত্রী, সর্বনাশ। এবার আসার সময় ড্রাইভার আমাকে বলছে, স্যার আমার সমস্ত ধারণা পাল্টে গেছে আজকে, মানে কি হয়েছে, বলে আমি জানতাম এই টুবিজারি যত সর্বনাশের মূল, বাংলাদেশের এরা হলো স্বাধীনতা বিরোধী, এরা খুব খারাপ, তো এখানে ওই ঘৃণা নিয়ে আমি আসছিলাম, কিন্তু একই এরকম মানুষকে দুনিয়াতে হয়। উনি আমার ডাইরেক্ট মিনিস্টার, বহু ছবি টিভিতে প্রায় দেখি, আর আজকে আমি এক থালায় তার সঙ্গে ভাত খাচ্ছি, এটা আমি কল্পনাও করতে পারি না। ঠিকই ফ্লাইট ধরলাম, আমি খুশি হয়ে ওকে $20 দিলাম, যাও বাবা, স্যার আপনি আমাকে ভাড়া সেই টাকা দিলেন, হ্যাঁ এজন্য ইসলামের প্রতি তোমার ভক্তি ফিরে এসেছে, আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি এবং দোয়া করি তুমি যেন মৃত্যু পর্যন্ত ইসলামের প্রতি তুমি শ্রদ্ধাশীল থাকো, চিন্তা করে। এজন্য বলছি বাস্তব জীবনে ইসলামপন্থী হওয়া লাগবে, খালি বক্তৃতা দিয়ে ইসলাম আসবে না, নিজের বাড়িটা নিজের পরিবারটা ওইভাবে গড়ে তুলতে হবে। আল্লাহ কুল্লুকুম রাঈন, সাবধান, তোমার প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম মাসউলান রাঈয়াতি, পুরুষকে বলা হচ্ছে তুমি তোমার পরিবারের প্রধান, এবার স্ত্রীকে বলা হচ্ছে আল বারাত রাঈয়াতুন আলা আহলে বাইতে জাওজিহা ওয়া ওয়ালাদিহি, স্ত্রী তার স্বামীর গৃহের যাবতীয় বিষয়ে দায়িত্বশীল এবং তার স্বামীর সন্তানদের দায়িত্বশীল। আপনারা বলবেন বাপরে বাপ, আল্লাহ নবী খুব পার্সোনালি করল, সন্তান তো স্ত্রীরও বটে, তো ওলা দিয়ে হা কেন বলল না? না, সন্তানের সম্পর্ক হয় ছেলে বাপের শুক্রাণুর সাথে, বাপের বংশ হিসাবে সন্তানের বংশ নির্ধারিত হয়, মায়ের বংশ হিসাবে নয়। অনেকেই স্ত্রীর যদি মেয়ে সন্তান বেশি হয় স্ত্রীকে তালাক দেয়, কিছু বিয়াদব মৌলবীকেও আমি দেখেছি, বউয়ের তিনটা মেয়ে হয়েছে বউ তালাক দেবে, শেষকালে চক্রুল্লাহদের ভাই তালাকটা দেয়নি আর একটা বিয়ে করছে, আল্লাহ এমনই শাস্তি দিচ্ছে পরে বোর পেটে আরো চারটা মেয়ে হয়েছে, এখন সাত মেয়ে, মহাশালা বুড়ো বিখ্যাত মৌলবী, নাম বলে সবাই চিনবেন, দরকার নেই বলার, কারণ তার ধারণা ছেলে বা মেয়ে এই স্ত্রীর কারণেই হয়, অথচ ওই মূর্খ জানে না ছেলে বা মেয়ে হয় বাপের কারণে, বাপের শুক্রাণু যদি ছেলে শুক্রাণু হয় তাহলে ছেলে হয়, আর বাপের বীর্যের সঙ্গে শুক্রাণু যদি মেয়ে শুক্রাণু হয় তাহলে মেয়ে হয়, এখানে স্ত্রী কোনো কিছুই করণীয় নাই। এরা না বিজ্ঞান পড়বে না কোনো বই পড়বে, আপাতত না পড়ো আমাদের নবীদের কানে প্রথম খণ্ডটা পড়ো, তাহলে বুঝতে পারবা ছেলে মেয়ে কি করে হয়। আপনাদের মধ্যে যদি কারো এরকম ভুল চিন্তা থাকে যে মেয়েদের কারণেই ছেলে মেয়ে হয়, এটা ভুল, বাবা ওই ওই স্বামীকে ট্রিটমেন্ট করো, সমস্যা ওখানেই আছে, স্বামীর কারণেই ছেলে মেয়ে হয়, মেয়েদের কোনো দোষ নয়। বহু মেয়েকে এমনি করে তালাকের শিকার হতে হচ্ছে, নিগৃহীত হতে হচ্ছে, অনেক শাশুড়িরাও দোষ দেয় বউদের, এই বউটা এনে যত মেয়ের আপদ বালে ভর্তি হয়ে গেল, মেয়ে যেন আপদ, মেয়ে যেন বোঝা, ছেলেই যেন ভালো, না এটা ভুল, ছেলে হোক মেয়ে হোক দুটোই আল্লাহর দেওয়া সন্তান এবং দুটোই সম্পদ। মনে রাখবেন আল্লাহর রসুলের কোনো ছেলে সন্তান দুনিয়ায় বেঁচে ছিল না, তিনি বেঁচে আছেন তার মেয়ে ফাতেমার সন্তান হাসান হোসেনের বংশধরদের মাধ্যমে। অতএব শুধু ছেলে হলেই যে আপনার বংশ টিকবে, বলেছিল কাফেররা ইন্নাশা নিয়াকা হুয়াল আবতার, মুহাম্মদ হল লেজ কাটা, কারণ তার কোন ছেলে সন্তান নাই, আল্লাহ বলে দিয়েছিলেন আল্লাহর রসুল আবতার নয় বরং তার সানিয়া যারা তার শত্রু যারা তারাই লেজ কাটা, আমার মোহাম্মদ কখনো লেজ কাটা নয়, বিশ্বের সর্বত্র তার সন্তানরা আছে, তার উম্মত আছে, তার নাম বলার মতো মানুষের অভাব পৃথিবীর কোনো কর্নার নাই, যখনই একজন মুসলমান আজান দেয় তখনই মোহাম্মদের নাম উচ্চারিত হয়, যখনই একজন মুসলমান সালাম দেয় সম্মান করে সালাত আদায় করে তখনই মোহাম্মদের নাম উচ্চারিত হয়, মোহাম্মদ নাম মানুষের মুখে মুখে সর্বত্র চব্বিশ ঘন্টার মধ্যে হাজার হাজার বার উচ্চারিত হয়, যখনই মুসলমান দরুদ পড়ে তখনই মোহাম্মদের নাম উচ্চারিত হয়, যখনই আজান দেয় তখনই মোহাম্মদের নাম উচ্চারিত হয়, আর তোরা বলিস আমার নবীর লেস কাটা, তোরাই লেস কাটা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হে মোহাম্মদ তোমার যারা শত্রু ওরাই লেস কাটা। তো চিন্তা করুন ওনার ছেলে ছিল না বলে কিভাবে টিটকিরি করতো তারা, কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিলেন মেয়ে দুটো মারা গেছে রোকে এবং উম্মে কুলসুম, কিন্তু না ফাতেমার গর্ভে আল্লাহ পাক যে সন্তান দিলেন হাসান হোসেন, যে দুই সন্তান জান্নাতের যুবকদের সর্দার হবে, এর চেয়ে সম্মান কার আছে? অতএব মেয়ে সন্তান হলেই তাকে বোঝা মনে করবেন না, মেয়ে হোক ছেলে হোক উভয়কেই সুসন্তান করে গড়ে তুলতে পারলেই আলহামদুলিল্লাহ আপনার জীবন সুখময় জীবন, ইহকালে আপনি সুখী পরকালে আপনি সুখী। যারা মুরব্বী যারা পরিবার প্রধান দয়া করে তারা এই নির্দেশনাগুলো মেনে চলার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আমাদের পরিবার সুন্দর হবে। যদি আমার সন্তান জানে প্রতি পদে পদে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ বলে যে কেউ আছে, আল্লাহই আমার সৃষ্টিকর্তা, তিনি আমার রুজির মালিক, তিনি আমার সবকিছুর মালিক, এই বিশ্বাস যদি সন্তানকে আপনি ছোটবেলায় অন্তরে ঢুকিয়ে দিতে পারেন তাহলে ওই সন্তান কখনোই আপনার বিরুদ্ধে ছুরি ধরবে না। আর এই হাদিসটা সঙ্গে সঙ্গে যোগ করে দিই আপনার কথাটা পরিষ্কার হয়ে যাবে। আমার দোস্ত আমাকে ওসিয়াত করেছেন, আমার দোস্তকে আল্লাহ রসুলকে বন্ধু বলা, চিন্তা করুন কোন কর্মী তার নেতাকে কিন্তু বন্ধু বলে না, তা আমাদের রসুল সাহাবিদের সঙ্গে এত বেশি অন্তরের মধ্যে যেতে পেরেছিলেন যে একজন সাহাবি তাকে সরাসরি আমার খলিল বা বন্ধু বলে তার সম্পর্কে পরিচয় দিচ্ছেন। আওসানি খলিলি, আমার বন্ধু আমাকে ওসিয়াত করেছেন কি, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না, ঐন করতে একটা আহর রাখতা, যদিও তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয় অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে দগ্ধীভূত করা হয়, তথাপি তুমি শিরিক করবে না। যেমন তো মাঝদারে, তাই না? বাচ্চাটি অসুস্থ হলেই অমনি দৌড়ো সামগ্রীর মাজারে, যাও বিড়াল ধারে মাজারে, এটা মুরগি দিয়ে এসো, ড্রাইভার সাহেব বলে যদি এখানে দুটো টাকা না দেয় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। শিরিক পরিষ্কার, শিরিক সাবধান, শিরিক করবেন না, আল্লাহর উপরে ভরসা করুন। ওয়াইন করতে তা রেখতা, যদি তোমাকে টুকরা টুকরা করে কেটেও ফেলে দেওয়া হয় বা তোমাকে আগুনে দগ্ধীভূত করা হয়, তথাপি তুমি শিরিক করো না। প্রথম নসিহত, ওসিয়াত। দ্বিতীয় ওসিয়াত কি? ওলা তাতরুক সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি ইচ্ছাকৃত ভাবে ফরজ সালাত তরক করো না, কারণ মান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মা, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে সালাত তরক করলো তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি মুক্ত হয়ে গেল, মানে আল্লাহ যার জিম্মা নেবে না, শয়তান তার জিম্মা নেবে। তিন নম্বর, ওয়ালা তাশরাবিল খামরা ফাইন্না মিফতাহু কুল্লি শাররিন, হে বৎস খবরদার মদ খেও না, কারণ মদ হল সমস্ত নষ্টের মূল, সমস্ত মন্দের মূল উৎস হচ্ছে মদ। যে বাড়িতে সালাত নাই সে বাড়িতে মদ ঢুকবে। যদি ওই পুলিশ কর্মকর্তা তার মেয়েদেরকে সালাত শেখাতেন, নিজে সালাত পড়তেন এবং মেয়েকে বুঝাতেন, দেখো মা আল্লাহকে ভয় করো, তুমি যাই করছো আল্লাহ তোমাকে দেখছেন, তুমি স্কুলে যাচ্ছ আমি তোমার সঙ্গে যাচ্ছি না, তুমি কলেজে যাচ্ছ আমি তোমার সঙ্গে যাচ্ছি না, কিন্তু আল্লাহ তোমার সঙ্গে থাকছেন, তোমার গোপন, তোমার প্রকাশ্য, তোমার সব কিছু আল্লাহ দেখছেন, মা আল্লাহকে ভয় করো, কেয়ামতের দিন আল্লাহ কিন্তু কিছুই ছাড়বেন না। যদি মেয়েটা এটা জানতো তার বাপের কাছ থেকে, তার মায়ের কাছ থেকে, আমরা বিশ্বাস করি ওই বাপ মা ওই মেয়ের হাতে এইভাবে নষ্ট হতো না। যদি মেয়ে জানতো বাবার কাছে একটা হাদিস, কুল্লু মুস্কিরিন হারাম, যাবতীয় মাদক দ্রব্য হারাম, যদি জানতো এই হাদিসটি, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, হে মা তুই মদ পান করো না, কারণ মদ হল সমস্ত মন্দের উৎস, তাহলে ওই মেয়ে কখনো ইয়াবা খেত না, ওই মেয়ে কখনো ফেন্সিডিল খেত না। এই হাদিস জানলে সে কখনো হয়তো মনে একটু চিন্তা করত। যদি মেয়েকে তার মা শেখাতেন, তার বাপ শেখাতেন, দেখো মা দৃষ্টিকে অবনত করে চলো, পর্দার সঙ্গে চলো, সূরা নূরের 31 নম্বর আয়াতে তাকে শেখানো হয়তো, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্ন মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজন ফুরুজাহুন্না, তোমরা মুমিন নারীদেরকে শিক্ষা দাও যেন তারা দৃষ্টিকে অবনত করে রাস্তায় চলে, এবং তারা যেন তার বুকের উপরে কাপড় রাখে, এবং তারা এমনভাবে না চলে, গোপন সৌন্দর্য যেন প্রকাশিত হয় এমনভাবে যেন তারা রাস্তায় চলাফেরা না করে। সূরা নূরের এই 31 নম্বর আয়াতটি যদি বাপ মা মেয়েকে শিখাতেন, মনে হয় ওই মেয়েটি কখনোই বিপর্যয়ে যেত না, তার বন্ধু বয়ফ্রেন্ডদের সঙ্গে বাইরে ঘুরে বেড়াত না। আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে নিজের ছেলে হোক মেয়ে হোক সবাইকে এগুলো শিখানো। বস্তুগত শিক্ষার চাইতে দিনই শিক্ষা ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আই ইলমু শরিয়াহ, প্রত্যেক মুসলিম নরনের উপরে বিদ্যা অর্জন করা ফরজ, অর্থ হচ্ছে শরই জ্ঞান অর্জন করা ফরজ, দিনই জ্ঞান অর্জন করা ফরজ। যে হাদিস এবং কোরআনগুলি আপনাদের সামনে তুলে ধরলাম, দয়া করে এগুলো বাচ্চাদের শেখাবার চেষ্টা করবেন এবং নিজের পরিবারে এগুলো প্রশিক্ষণ দেবেন। বারবার তাকে বলবেন, বাবা সালাত আদায় করেছ? হয়তো বা সে গিয়েছে আপনি জানেন না, কিন্তু তাকে দেবেন। মনে পড়ে আজকে সেই মায়ের কথা, যে মা এক সময় তার একমাত্র সন্তান সিদ্দিক হাসানকে ছোট্ট বাচ্চা বয়সে প্রচণ্ড শীতে থরথর করে কাঁপা অবস্থায় ফজরে আজান শুনে ঘর থেকে বেরিয়ে পর্দার মধ্যে এসে মসজিদের বারান্দায় রেখে যেত, আর শীতে বাচ্চার চিৎকার দিয়ে কান্ত, মুসলিরা বলতো কে গো, কে বাচ্চা রেখে গেলে ডিস্টার্ব করছে আমাদের। আবার মা গিয়ে আদর করে বলতেন, বাবা আমি তো এই একটু পাশেই দাঁড়িয়ে আছি, আমি তো তোমার সামনে আছি বাবা, এখানে বসে থাকো। এমনি করে করে যে বাচ্চাটিকে মা মানুষ করেছিলেন, পরবর্তীকালে হিন্দু সন্ত্রাসীরা তার বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে তাদেরকে ঘরছাড়া করেছিল, রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছিল, অবশেষে বাদাম বিক্রেতা হয়ে তাকে 2 দিন কাটাতে হয়েছে, একজন তানাজুর বিক্রেতার ওসিলায় তার বাবার ভক্ত হিসেবে তার মাধ্যমে তারা দুনিয়াতে বেঁচেছিল, অবশেষে 75 টাকা বেতনের চাকরি নিয়ে এই ছেলেটি পরে বড় হয়, এবং সেই ছেলেটি পরবর্তী জীবনে বলা যায় বিশ্ব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিদ্বান, যিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্বান হিসেবে দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন সে আল্লামা সিদ্দিক হাসান খান ভূপালি, তার মায়ের চরিত্র ছিল এটা। মাকে বলা হলো তুমি ছোট্টবেলায় মেয়ের ছেলেকে কষ্ট দিচ্ছ কেন? মা বলছে আল্লাহ বলেছে, রসুল বলছে 7 বছর বয়সে বাচ্চাকে নিয়ে আসতে মসজিদে। যে পরিবেশ এখানে হিন্দুস্তানে, চারিদিকে গান বাজনা পরিবেশ, ও 7 বছর বয়সে বাচ্চা অনেক কিছু শিখি বলে দিচ্ছে, তাই আমি তার আগে ভাগে বাচ্চাকে মসজিদে নিয়ে আসি। ওই রকম মায়ের সন্তান যদি সিদ্দিক হাসান না হইতো, তা পরবর্তীকালে সিদ্দিক হাসান বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী বিদ্বান হিসাবে আমাদের সকলের নমন্য ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হতে পারতেন না। মাত্র 58 বছর বয়স বেঁচেছিলেন, আর এরই মধ্যে 222 খানা গ্রন্থের লেখক, তার লিখিত তফসিরুল কোরআন ফি মাকাসিদুল কোরআন ফি তফসিরুল আজিম, এই আমি পাশে দাঁড়িয়েছিলাম তফসিরের পাশে, আমার এই পর্যন্ত উঁচা হয়েছে। কত লেখা লিখছে আল্লাহ ভালো জানে, লিখলো কখনই অল্প বয়সের মধ্যে, অথচ জীবনের 3 ভাগ 2 ভাগ চূড়ান্ত অভাবের মধ্যে তার জীবন কেটেছে। শেষে 75 টাকা বেতন পেয়ে চাকরি পেয়েছে, সেই চাকরি জীবনে এতগুলো করেছে। এরপরে আবার তিনি ভূপালে নবাবি করেছেন 14 বছর, রাজনীতিও করেছেন। আপনারা বলেন রাজনীতি করলে কিছু করা যায় না, চাকরি করে কিছু করা যায় না, অথচ ইনি এত কিছু করেছেন। অথচ গোড়া দেখেন কোথায়, ওই যে মা, ছোটবেলা যদি তার মা ওইভাবে মসজিদমুখী না করতেন, এই সন্তান কি হতো আল্লাহ পাক ভালো জানেন। অনেক ছেলেরা শেষে এসেছে, হাদিসটা শুনে দিই আবার, কুল্লু মুসকিরিন হারাম, মুখস্থ করবে 3টা শব্দ, বলেন সবাই আমার সাথে, কুল্লু মুসকিরিন হারাম, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক মাদকদ্রব্য হারাম। কার নির্দেশ? আল্লাহ রসুলের নির্দেশ। এই নির্দেশ অমান্য করলে জাহান্নাম অবধারিত মনে রাখবে। ফাইন্না মিফতাহ কুল্লে শার, যাবতীয় অপকর্মের মূল হলো এই মদ। খবরদার যেন নদপাড়া এলাকায় ইয়াবা না আসে। এই ছেলেরা সাবধান, যারা বড় লোক আছেন আপনারা সাবধান হন, আপনারা ইয়াবা এনে এদের তারা বিতরণ করেন। ফেন্সিডিল কারখানা, মদের কারখানা যেন এখানে না থাকে। সমাজ সংশোধন করার দায়িত্ব আমাদের সবার, শুধু একা সরকারের নয়। আমরা যদি নিজেরা নিজেদের দায়িত্ব হিসেবে পালন না করি, সরকারের ক্ষমতা নেই এগুলো ঠেকানো, অতএব সাবধান হয়ে যান। এই মদ, এই মদ খেয়ে যারা ঘোরাফেরা করে সেলিবিলে, এরাই ছোটখাটো চুরি করছে। ছাদের উপরে পাইপ যদি জিআইপি পাইপ দেন থাকবে না, বাধ্য প্লাস্টিক পাইপ দিতে হচ্ছে। পানির ট্যাপগুলো থাকছে না, যদি দামি পাইপ হয় খুলে নিয়ে যাচ্ছে। কে খুলছে? এই ছেলেবিলেরা। মসজিদে দান বাক্স দিয়েছি, ঈদের দিন মেয়েরা দান করেছে না, 2 দিন পরে দেখি দান বাক্স ভেঙেছে, শেষ। কে ভেঙেছে? এই ইয়াবাকর ছেলেবিলে। অতএব সাবধান হয়ে যাও তোমরা, তোমরা মসজিদের দান বাক্সে হাত দিয়েছ, তোমরা জাহান্নামী তো হয়ে গেছো দুনিয়াতে। আল্লাহর গজব এমন করে আসবে যে তুমি হুঁশ পাবে না, এমন রোগ আল্লাহ তোমার মধ্যে ঢুকিয়ে দেবে, সারা দুনিয়া টাকা দিয়ে তোমার রোগ সারবে না, বাঙ্গালোর আর দুনিয়া ঘুরে কোনো লাভ হবে না। আল্লাহকে নাখোশ করলে আল্লাহর গজব আসবে মানুষের উপরে। সাবধান, এগুলো যেন ভুলে যেও না। চুরি চামড়ি যাই করো, মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের থেকে সাবধান থেকো। আলেমদের বদদোয়া লাগলে, যদি সত্যি মোত্তাকি আলেম হয় তার থেকে সাবধান থাকো। ঠিক অমনি করে কোনো দিনদার মানুষ যদি থাকে তোমার এলাকায়, তাকে সম্মান করো। তোমার বড় যারা থাকে, বাবা চাচা আছে, তাদেরকে সম্মান করো। কারণ কার দোয়া যে কাজে লাগবে ঠিক নাই, যদি বদদোয়া লেগে যায় ধ্বংস হয়ে যাবে। অতএব সাবধান, মদ থেকে সাবধান। মদ খুব খারাপ জিনিস। আল্লাহ পাক আমাদের সবাইকে এখান থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে, নিজ নিজ পরিবারকে, নিজ নিজ সন্তানদেরকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করুন, এবং আমাদের পরিবারগুলিকে আল্লাহ পাক খাঁটি ইসলামী পরিবারকে গড়ে তোলার জন্য আমাদেরকে ক্ষমতা দান করুন। আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।